بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দুবাই থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কারো উপর যদি গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার আগেই বিভিন্ন কাজ, সাংসারিক কাজ, এগুলো করা যাবে কিনা, যেমন পাক করা বা অন্যান্য কাজ করা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাইরা, আসলে যখনই আপনি আমি নাপাক হব, অপবিত্র হব, বিশেষ করে অপবিত্র বলতে এখানে যার উপর গোসল ফরজ হবে স্বপ্ন দোষের কারণে অথবা স্বামী স্ত্রী মিলামেশার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো যে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা নাপাকি হয়ে যাবে অর্থাৎ গোসল ফরজ হবে, তখন তোমরা পবিত্রতা অর্জন করো অর্থাৎ গোসল করো। তো গোসল করে আপনার পবিত্রতা অর্জন করতে হয় এবং এই গোসলটা যত তাড়াতাড়ি পারেন করে ফেলবেন। এখন প্রশ্ন হলো যে অনেক মানুষ রাতে নাপাক হয়ে গেছেন, এখন গোসল করতে করতে ফজরের আগেই গোসল সেরে নিতে হবে যাতে করে ফজরের নামাজ জামাতে হয়, এক। দ্বিতীয় নম্বর কথা, আপনার ফজরের পরেও যদি কেউ এরকম নাপাক হয়ে গেছেন, স্বামী স্ত্রী মিলামেশা হয়ে গেছে বা নাপাকি হয়ে গেছেন যে কোনো অবস্থায়, এখন গোসল ফরজ হলো নারী হোক আর পুরুষ হোক সবার জন্য, জায়েজ রয়েছে রান্নাবান্না করা, চলাফেরা করা, হাঁটা ইত্যাদি কাজ জায়েজ, কিছু কাজ করা নিষেধ। তার মধ্যে আল্লাহ কোরআন তেলাওয়াত করা এবং পাশাপাশি কোরআন স্পর্শ করা, পাশাপাশি মসজিদে অবস্থান করা, এরপর নামাজ পড়া, এইগুলো হলো নিষিদ্ধ। তাছাড়া আপনি অন্য কাজ, রান্নাবান্না ইত্যাদি কাজ, এগুলো করতে পারবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে অনেক দূর দিয়ে যাচ্ছেন, তখন তিনি গোসল করে আসলেন। আল্লাহ নবী বললেন, আইনা কুনতা ইয়া আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা কোথায় ছিলা? তখন তিনি বললেন যে কুনতু জুনুবান, আমি অপবিত্র ছিলাম, ফাকারেহতু আন উজালিসাক, আমি অপছন্দ করি যে অবস্থা আপনার সঙ্গে বসবো, তা আমি গোসল করতে গিয়েছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, হ্যাঁ ইন্নাল মুমিন লা ইয়ানজাস, ইমানদার কখনো নাপাক হয় না। সহিহ বুখারীর 279 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে, অনুরূপভাবে সহিহ মুসলিমেও বর্ণিত রয়েছে। কাজেই এই হাদিস থেকে যেটা প্রমাণিত যে নাপাক অবস্থায় হাঁটা চলা করা এবং কারোর সঙ্গে এমনকি সালাম মুসাফা করাও জায়েজ আছে। এখন কেউ যদি নাপাক হয়ে গেছেন রাতে, এখন ওই অবস্থায় যদি কেউ ঘুমাতে যান অথবা কোনো কিছু খেতে যান, তাহলে সে অবস্থায় একটি কাজ করা উত্তম, সেটি হলো আপনি উজু করবেন, নামাজের উজুর মতো উজু করবেন এবং লজ্জাস্থান ধৌত করে আপনি এরপরে রান্না বান্না বা অন্যান্য কাজগুলো করতে পারবেন, ঘুমাতেও পারবেন না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ঘুমাতেন, ঘুমাতে যেতেন নাপাক হওয়ার পর, তখন তিনি উজু করতেন নামাজের উজুর মতো, নামাজের উজুর মতো। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নামাজের উজু মতো উজু করাটাই জরুরত, এবং তিনি অপছন্দ করতেন যে কেউ যদি উজু না করে ঘুমায়। তো এইরকম কোনো কিছু খাইতে গেলেও, হ্যাঁ খাইতে গেলে বা কোনো কিছু পান করতে গেলে আপনি নাপাক অবস্থায়, তাহলে উজু করাটাই উত্তম। উজু করার পর আপনি এগুলো কাজ করবেন, রান্না বান্না বা অন্যান্য কাজ উজু করার পর এটা করা, এটা বৈধ এবং জায়েজ। এবং কেউ যদি কখনো উজু না করেও করে, জায়েজ আছে, তবে এটা মাকরুহ, কারাহাত। কাজেই আপনার আমার উচিত হলো যে উজুটা করে নেয়া নাপাক অবস্থায়, এরপর অন্যান্য কাজ করা। হাজ আল্লাহ আলম সোয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।